أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ পূর্বাহ্নের শপথ রজনীর যখন উহা হয় নিঝুম তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপ হন নাই তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায় অতঃপর অভাব মুক্ত করিলেন সুতরাং তুমি ইয়াতিমের প্রতি কঠোর হইও না এবং প্রার্থীকে ভৎসনা করিও না তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও।